এর নামে বিধান চেষ করে, এরার নাম ফতুয়াবাজ। এরা বলেন মুফতি সাহেব এরা ফতুয়াবাজি করে না, পত্রিকাওয়ালারা ফতুয়াবাজি করে। এই সমাজের কোন মুফতি ফতুয়াবাজ নয়, এই সমাজের ফতুয়াবাজ ফতুয়াবাজ অধিবাদক দেওয়ালা পত্রিকাওয়ালারা হল এক নম্বরের ফতুয়াবাজ। আপনাদের সিভেটে ইফতারের টাইম নিয়া মুফতি সাহেবদের মধ্যে কিছু দ্বিমত হয়েছিল, বুঝিল নি? এরা যদি ব্যক্তি স্বার্থে দ্বিমত করত তাহলে কি শেষ পর্যন্ত ঐক্যমতে বসতে পারত? শেষ পর্যন্ত ঐক্যমতে বসতে পারছে? এই কথা এটা কোন জিনিসের প্রমাণ যে এরা আসলে সরল মনে দ্বিমত করেছে? এই জন্যই কারো অন্তরে কোন ব্যক্তি স্বার্থ নাই, এই জন্য এরা নিরপেক্ষ মন নিয়ে যখন দুনু দল একত্র হইয়া বসতে পেরেছে, দুনু দল ঐক্যমতে বসতে সক্ষম হয়েছে। কাজে এই দুই পক্ষের মধ্যে কোন পক্ষ ফতোয়াবাজ আছে নাই, কিন্তু এদের একটা পক্ষরে ফতোয়াবাজ রূপে আখ্যায়িত করিয়া দৈনিক বাংলা বাজার পত্রিকায় বিবৃতি দিছে। এদের দুই দলের একদল ফতোয়াবাজ না বিবৃতিবাজের দল ফতোয়াবাজ? এই বিবৃতিবাজের দল হইল ফতোয়াবাজ, মুফতি সাহেবেরা ফতোয়াবাজ না, মুফতি সাহেব মুফতি, আর যে সমস্ত পত্রিকাওয়ালারা মুফতি সাহেবের ফতোয়াবাজ হয় এরাই হইল ফতোয়াবাজ। আলাদা দেখেছিলেন মুনাফিকরা যদি কোয়া হয় যে তোমরা ফিতনা হইল না, এরা কয় আমরা ফিতনা হই না, আমরা ফিতনা মিটাই। এর জবাবে আল্লাহ কই আল্লাহ ইন্নাহুম হুমুল মুফতিদুন, এরা ফিতনা মিটায় না, এরা ওই ফিতনা লাগায়। এই পত্রিকার দলওয়ালারা কইতে হয় কয় আমরা ফতোয়াবাজি বন্ধ করতে চাই, আসলে এরা ফতোয়াবাজি বন্ধ করতে চায় না, এরা ওই সমাজে ফতোয়াবাজি করতে চায়। কোরআনের বিধান সংক্রান্ত অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মৌলিক কতগুলি বিষয় আমি আজকে আপনাদের সামনে বলে দিলাম। এগুলি সঠিকভাবে বুঝতে পারলে আর সঠিকভাবে স্মরণ রাখতে পারলে কোন নাস্তিক মূর্তাদের অভাবেক্ষায় কোনদিন আপনাদের মনে দ্বিধা সংক সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সর্বমোট 6666 আয়াতের কত আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন? 800 আয়াতে বিধান দিয়েছেন। আল্লাহর বিধান প্রথমত কয় প্রকারের হয়? সুস্পষ্ট হয়। কেন আল্লাহ অস্পষ্ট বিধান দেন কোরআনে, তার কোন রহস্য আছে কি নাই? কোন রহস্যের কারণে, কোন হেকমতের কারণে আল্লাহ কোরআনের কোন বিধান অস্পষ্টভাবে দেন? এই অস্পষ্ট বিধানগুলিকে কার্যক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য একটা সুস্পষ্ট সিদ্ধান্তে পড়তে হয় ব্যাখ্যার মাধ্যমে। ওই ব্যাখ্যা সাপেক্ষ সুস্পষ্ট সিদ্ধান্তকে ইসলামী শরীয়তের পরিভাষায় ফতোয়াবাজি বলা হয় না ফতোয়া বলা হয়? এইখানে যারা মানে না এরার নাম ওই ফতোয়াবাজ। এই ফতোয়া যারা মানে না এরার নাম ফতোয়াবাজ, আর যারা ফতোয়া মানে এরার নাম ফতোয়াবাজ না, এরার নাম শরীয়ত পন্থী। বাকি রইল আরো কোরআনের 6166 আয়াত, 6666 আয়াতের ভাষ্য আয়াতের বিধান সংক্রান্ত ভাষ্য আয়াতের সংক্ষিপ্ত আলোচনা গেল, আর বাকি রইল কোরআনের 6166 আয়াত। এই 166 আয়াতের আলোচ্য বিষয় কি? শুধুমাত্র ওয়াজ। আমার যতদূর মনে পড়ে সূরাতুল ফাতিহার তফসিরে আমি আপনাদেরকে বলে দিয়েছি বিস্তারিতভাবে ওয়াজ কাকে বলে। কোরআন যে আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, এই হেদায়েতের পথ দেখাইয়া দেওয়ার নামই ওয়াজ। আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর লঙ্ঘন করলে কি শাস্তি হবে তার বিবরণ দেওয়ার নামই ওয়াজ। তবে ওয়াজ যারা করবেন তারা হইতে হবে জনগণের জন্য দরদ, স্বার্থবাদী হইলে হবে না, সরল হইতে হবে কুচক্রি হইলে হবে না, দরদি হইতে হবে স্বার্থবাদী হইলে হবে না। ওয়াজ করনেওয়ালারা কেমন হইতে হবে? সরল এবং দরদি, সরল হইতে হবে, দরদি হইতে হবে। যে ব্যক্তি ওয়াজ করে কিন্তু নিজে সরল না, নিজের অন্তরে আছে কুচক্রান্ত, এই ব্যক্তির ওয়াজের ফলাফল হবে বিভ্রান্ত। এর একটা নজির আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে বেহেশতে দিলেন, তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করিয়া বেহেশতে দিয়া দুজনকে কইলেন, ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শীতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, বেহেশতে বসবাস কর, সব রকমের ফলমূল খাও, একটা গাছ দেখা কইলেন এই গাছের ফল খাইলে দূরের কথা এর দ্বারা কাছে হবে। ইবলিসে করছে কি? বেহেশতে তো তার প্রবেশাধিকার নিষিদ্ধ, বেহেশতের গেটের বাইরে দাঁড়াইয়া গিয়া আদম হাওয়ারে ডাকে, দেখিয়া হয় পালা মালাহা কুমার الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين وقاسمهما اني لكما لمن الناصرين او ادم هوا আল্লাহর নামে কসম খাইয়া কইতা কি আর কোন ব্যবহার না শুধুমাত্র তোমরা এখন ওয়াজ করতাম তাই ওয়াজ করতো ওয়াজ খারাপ কথার নাম না বালা কথার নাম বালা কথা হইতে আইছে হইলাও সে হইলাও লুকটা বালা কিনা এইটা যাতাই করার দর হার মনে করলেন না মনে করলেন কথা যখন বালা হইত হইল হে যে সাজাত তখন হে ওয়াজ করা আরম্ভ করতো ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين ওই গাছের ফল যদি খাও চিরস্থায়ী জান্নাত বাসী হইয়া যাইতে পারবে শয়তানের এই কথাটার ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে বিভিন্ন ভাবে করছে সবগুলি ব্যাখ্যা এখানে পেশ করার আমার অবকাশ নাই সুযোগ নাই সময় নাই শুধু একটা ব্যাখ্যা আমি আপনারা শোনাই মনে হয় অন্যদিনও শোনাই কি আজকে আবারও শোনাই শয়তান ওয়াজ রে এইভাবে হসছে ওয়াজটা এইভাবে হসছে আদম আদম হওয়ারে বেস্টের গেইটের বাইরে দাঁড়াইয়া হয় দেখো আল্লাহ তোমরা রে একটা গাছ দেখাইয়া বই তোর এই গাছের ফল খাইবাই দূরের কথা এর দাঁড়ে হাতেও যাই আর তোমরা বুঝি লাইত ই জাতের যত গাছ আছে কোনটার ফল খাইতে আল্লাহ কিন্তু এইটা বুঝাই যাইতে হইছে না আল্লাহ কইছেন কথা ঠিক কিন্তু তোমরা ভুল বুঝি লাগছো আল্লাহ দেখাইবার সময় একটা গাছ দেখাইয়া হইতুন লাগারা এই গাছটার কাছে যাই আর তোমরা বুঝি লাইতো এই জাতের কোন গাছের কাছে যেতে না এইটা কথা তোমরা ভুল এখন আমি তোমরা ওয়াজ যেটা করতাম কি হইল আল্লাহ যে গাছটা দেখাইতুন ইটার ফল না খাইয়া এই জাতর আর একটা গাছের ফল যদি খাইতে পারো চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাইতে পারো আল্লাহর নিষেধ লঙ্ঘন হইত না আর তোমরাও বিরাট ফায়দা হইয়া যাইব এইটা হইল শয়তানের ওয়াজের সারমর্ম কথাগুলি শুনলে তো উপকারী বোঝা যায় না কিন্তু কথা বলনে লাগে এক নম্বরের বাপ্পা সবচেয়ে বড় বাপ্পার দুনিয়াতে আর জন্ম হয়েছে না কেমন পর্যন্ত জন্ম হবে আদম হাওয়া তার কথা মানিয়া তার কথা ওয়াজ শুনিয়া মনে করলেন আল্লাহ যে গাছ দেখাইয়া বলছেন ই গাছের ফল না খাইয়া ই গাছের আরেক গাছের ফল খাইয়া যদি আমরারও ফায়দা হয় আল্লাহর নিষেধ লঙ্ঘন না হয় সে তো ওয়ান বালা উঠেছে অন্য গাছের ফল খাওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বুঝছিলায় ঠিক ইবলিসে তোমরা রে ভুল বুঝাইল ওয়াজের ফল কিটা হইল সুফল দাঁড়াইল না বিফল দাঁড়াইল কিটার লাগে কথা খারাপ কইছিল না যেটা কই যেটা কইছিল সেটা খারাপ আছে এই কারণে মুফাসসিরিন কেরাম লিখেছেন ওয়াজ বালা কথাও কিন্তু হুনবার আগে হার মুখে হুন তাই তারে সিগন্যাল হে যদি বালা হয় তে ওয়াজের ফল ভালা হইব যে ওয়াজ করবো হে যদি খারাপ হয় তে ওয়াজের ফল খারাপ হইব আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এই মৌলিক কথাটা স্মরণ রাখতে রাজি না ওয়াজ তো বালা কথা হই না হয় দেখায় হুন লাইতো হয় কে কইল দেখার দরকার নাই কি কইল দেখো অথচ সহি মুসলিম শরীফের হাদিসে আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম ধর্মের ব্যাপারে কি কইল দেখার আগে কে কইল দেখো ধর্মের ব্যাপারে কি কইল আগে দেখো না কে কইতো চায় আগে দেখো যে কইতো চায় হে যদি বলা হয় তার কথার ফলাফল বলা হইব আর যে কইতো চায় হে যদি বাচ্চার হয় একেবারে স্বর্ণাক করে লেখার মতো সুন্দর বলা কথা হইলেও এর ভিতরে বাচ্চারি আছে ফলাফল খারাপ হইব এই জন্য ওয়াজ করেন ওয়ালা সরল হইতে হবে কুচুক্কি লোকের ওয়াজের দ্বারা ফলাফল বলা হয় না ওয়াজ করেন ওয়ালা কেমন হইতে হবে সরল আবার স্বার্থবাদী না দরদি স্বার্থবাদী না ওয়াজ করেন ওয়ালা স্বার্থবাদী হইলে হবে না যারা ওয়াজ করব তারার দরদে দরদি হইলে ওয়াজ করা লাগবে এটা বোঝার লাগে আরেকটা ঘটনা বলি আমি একদিন রেলগাড়ি এক সবার প্রোগ্রাম হয়ে যায় আর এই কম্পার্টমেন্টে উঠছে একজন দাঁতের মাজন বেচনেওয়ালা হে আইয়া ওইখন হয় আমার একটু সময় এখন লম্বা লেস্কার দিতাম না লেস্কার দিত না বুঝুকা কত বড় শিক্ষিত লেস্কার দিত না হয় আমার একটু সময় এখন লম্বা লেস্কার দিতাম না দাঁতের মাজন আনছি দাঁত মাজন বাহাদুরি না দাঁত মাজন নবীর সুন্নত হাদিস শরীফে আছে নবীর একটা সুন্নত পালন করলে একটা শহীদের পাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যা কইতাছেন হাদিসের কথা উত্তর হইতাছে। প্যাসেঞ্জারের দরদে দরদি হইয়া না মাজন বেতার সারতে কামাইত না। এই ওয়াজিন না কোনো বেটা সুন্নত আমল করে নেওয়ালা হইত না। কথা বুঝলেন হিসাব হবে বেশি আসেন কি আসল কথা আড়াই দেখবে। আমি আসাইবার লাগে কোনো সময় কথা বলবো, আমি যা করি বুঝাইবার লাগে। হাসি সংবরণ করে রাখলে কথার মূল গভীরে পড়তে পারে। এই লোকটা যে ওয়াজ করল দাঁত মাজা নবী সুন্নত, একটা সুন্নত পালন করলে একশো শহীদের সব পাওয়া যাইব, নবীর উম্মত রে নবীর সুন্নত পালন করাইবার গরজ লইয়া নামাজন বেচার স্বার্থ লইয়া ওয়াজ এখানাই চলা। কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে ভাষ্য আয়াতে আছে বিধান, আর 6166 আয়াতে আছে ওয়াজ। কুসো ক্রিয়া করলে হইব না সরল লোকে করা লাগবো? স্বার্থবা দিয়ে ওয়াজ করলে হইব না দরদি লোকে করা লাগবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে 6166 আয়াতে ওয়াজ করেছেন। আল্লাহর চেয়ে সরল জগতে আর কে আছে? বন্দার জন্য আল্লাহর চেয়ে বড় দরদি জগতে আর কে আছে? সুতরাং আল্লাহর এই ওয়াজগুলি সার্থক। এই 6166 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসী মানুষের জন্য বান্দাদের জন্য যত ওয়াজ করেছেন সমস্ত ওয়াজের পদ্ধতি হইল কথা, একটা হইল তজকির বি আলা ইল্লাহ, আরেকটা হইল তজকির বি আয়্যাম ইল্লাহ, আরেকটা হইল তজকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ, আর পরকালের বিবরণ দিয়া ওয়াজ। এই কথাগুলি ইয়াদ রাখলে তখন সুরাতুল বাকারার তৃতীয় নম্বর রুকুর আয়াতগুলির তর্জমা করলে আপনারা বুঝিলে বা আলোচনা কোন প্রসঙ্গে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হে মানুষ সকল, আগে কদলের আলোচনা গেছে তিন আর এখন মানুষ সকল। মানুষ সকল বলতে শুধু মুত্তাকিন বুঝায়, শুধু মুনাফিকিন বুঝায়, শুধু কাফিরিন বুঝায় না, সর্বস্তরের মানুষ বুঝায়। হে সর্বস্তরের মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের পরওয়ারদিগারের এবাদত করো। মুফাসসিরিন কেরাম লিখেন উবুদুল্লাহ বলেন নাই, আল্লাহর এবাদত করো বুঝিন না, আল্লাহ হচ্ছেন পরওয়ারদিগারের এবাদত করো। কিতাব লাগি এই হুকুম, হুকুমের সাথে সাথে হুকুমের দলিল বাতাইবার লাগি। ফরোয়ার দিগারের এবাদত করতাম কেন? ফরোয়ার দিগার কারে কয়? ফরোয়ার দিগার কয় রব কয়, আমার জীবনের সকল চাহিদা পূরণের মালিক যিনি তার নাম রব। সুরাতুল ফাতিহার রব্বিল আলামিন, রব্বিল আলামিন আয়াতের অধীনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে। কোরআনের পরিভাষায় রব হয় যিনি আমার সকল চাহিদা পূরণের মালিক, তিনি হলেন একমাত্র রব। আল্লাহ যদি আমার রব হইয়া থাকেন, আল্লাহ আমার সকল চাহিদা পড়াইবে, তাই না? আমার সকল চাহিদা পড়াইতে আমি তাদের কোন হুকুম মানতাম না, আমি মানতাম তাহলে আল্লাহর এবাদত সেনে করতাম। এটা দলিল হইল যেহেতু তিনি আমার রব, হুকুমের সাথে সাথে দলিল আছে। আল্লাহ বলেন হে সর্বস্তরের মানুষেরা, এবাদত করো একমাত্র আল্লাহর। কেন? যেহেতু তিনি তোমাদের রব, তিনি তারা আর লালন কর্তা কেউ নাই, তিনি তারা আর পালন কর্তা কেউ নাই, তিনি তারা তোমাদের জীবনের সকল চাহিদা পূরণের মালিক আর কেউ না। আশা করি আজকে থেকে আপনাদের বাকি জীবন স্মরণ লাগবে, এবাদত একমাত্র আল্লাহকে কেন করতে হবে? কারণ যেহেতু তিনি আমাদের রব, যেহেতু তিনি আমাদের রব মানি আমার সকল চাহিদা পূরণের মালিক। আমার যা লাগে সব টাইম দিতা, অথচ টাইম যেতা হয় না, আমি মানতাম না, এটা হইল নি। তাহলে আমি যেটা চাই তা যদি টান দেওয়া লাগে, এতে টাইম যেটা হয়নি তা আমার মানা লাগে, এই ধরনের এবাদত করতে যেতাম। দেবতা হুকুমের সাথে দলিল হওয়া গেছে নি, এই জন্য আল্লাহ মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ এই আয়াতের মধ্যে হে সর্বস্তরের মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো না ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা তোমাদের রবের ইবাদত করো হয়েছেন। কেন? কারণ তিনি যেহেতু সবকিছু দেওয়ার মালিক, কাজে তিনি ততক্ষণ পর্যন্ত তোমাদের চাহিদা পূরণ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা তার ইবাদত করবে। বিষয়টা একটা হাদিসের দ্বারা আমি আশা করি আপনারা আরো পরিষ্কার করতে পারো। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো নি আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে আর মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে? সাহাবি বলেন, না আল্লাহর রসুল, আমি জানি না আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে আর মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে। আল্লাহর রসুল বলেন, মানুষের কাছে আল্লাহর একটা মাত্র প্রাপ্য আছে, পাওনা আছে, আর সেই পাওনাটা হইল মানুষের আল্লাহর ইবাদত করত। মানুষের কাছে আল্লাহর পাওনা একটা, এটা হইল ইবাদত। মানুষের কাছে আল্লাহর পাওনা আছে কতটা? ইটা ইটা। এরপরে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছেও মানুষের ভাবনা আছে মাত্র একটা। আল্লাহর কাছেও মানুষের ভাবনা আছে, আসেনি কতটা? একটা। কিতা এটা? আল্লাহ রাসূল বলেন জান্নাত। এর বাদে আল্লাহ রাসূল বলেন যে মানুষে আল্লাহর ভাবনা দিব আল্লাহ তার ভাবনা দিলে যা সার্বম কিতা দাঁড়াইল, যারা আল্লাহর ইবাদত করব আল্লাহ তারা জান্নাত দিবা। এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে সর্বস্তরের মানুষেরা তোমরা তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো। এই ইবাদত হইল জান্নাত পাওয়ার একমাত্র ব্যবস্থা, একমাত্র পথ। আরেক হাদিসে উল্লেখ আছে একটা মেয়ে লোকটার কুলের শিশু কুলে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত হইয়া, অন্যদিন শুনাইছি আজকে আবার স্মরণ করাই আগে, নিজের শিশুটারে কুলে নিয়ে একটা মেয়ে লোক রসুলের দরবারে উপস্থিত হইয়া বলল, হে আল্লাহ রসুল আপনার খেদমতে একটা কথা জিজ্ঞাসা করবার লাগিয়েছি, বুঝার লাগি জিগাইতাম চাই। রসুল জিজ্ঞাসা করলেন কি কথা তোমার লোককে যাও? মেয়ে লোকটা জিজ্ঞাসা করে একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ আল্লাহ তার বন্দারে এর থেকে কম দয়া মায়া করুনি। রসুলে বলল না না, একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে তার চেয়ে বহু গুণে বেশি দয়া মায়া করে। এই পর্যন্ত কথাবার্তা বোঝা আর খাওয়া সহজ, এর বাদে যে কথা আইতাছে বোঝাও সহজ না খাওয়াও সহজ না। সঙ্গে সঙ্গে মেয়ে লোকটা কয়, ও আল্লাহ রসুল, দুনিয়াতে এমন কোন মেয়ে লোক নাই যে মেয়ে লোকটা স্বেচ্ছায় সব জানে নিজের কুলের শিশুরে নিজের হাতে আগুন লাগায়, কিন্তু আল্লাহ তো তার অগণিত বন্দারে জাহান্নামের আগুন ফালাইবেন। কেমনে প্রমাণ হইল? ইলাহান প্রমাণ হইল যে মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে এর থেকে বেশি দয়া মায়া করুন, বেশি ইলাহান হইল। কোন মেয়ে লোকে নিজের কুলের শিশুরে নিজের হাতে আগুনে ফেলায় না, আল্লাহ অগণিত বন্দারে জাহান্নামের আগুনে ফেলাইবেন। কেমন করে বুঝতে পারি আমি যে আল্লাহ তার বন্দারে মেয়ে লোকে কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে এর থেকে বেশি করেন? প্রশ্ন সহজ নেই, কঠিন প্রশ্ন। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত সেজদায় মাথা রাখার বাদে মাথা মুবারক সেজদা থেকে উঠাইয়া হইলেন। ওই মেয়ে লোক শোনো, আমি যে বলেছি একটা মেয়ে লোক তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দারে তার চেয়ে বেশি দয়া মায়া করেন, কথা একটু আছে কিন্তু তোমার বোঝা লাগবো আল্লাহর বন্দা কারে করে। যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বন্দা করে। আজকে থেকে মরণ পর্যন্ত আপনাদের স্মরণ রাখতে হবে আল্লাহর বন্দা কারে হয়, যে আল্লাহর বন্দেগি করে না তারে আল্লাহর বন্দা হয়। আল্লাহর বন্দা কারে কর, যে আল্লাহর বন্দিগি করে তারে আল্লাহর বন্দা হয়, এমন একটা বন্দারে আল্লাহ জাহান্নামে দিবেন না। কাজে আল্লাহর বন্দারে আল্লাহ মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে এর থেকে লাখ কোটি গুণে বেশি দয়া মায়া করে। যারা আল্লাহর বন্দিগি করে না এরা আসলে আল্লাহর বন্দা হই না, এরা হল নফসের গুলাম, শয়তানের বন্দা, নফসের গুলাম, আল্লাহর গুলাম না তারা। ওয়াজি কারণেই শোনা লাগে আমরা যারা মনে মনে বুঝি আমি নফসের গুলাম, আমরা যারা মনে মনে বুঝি আমি শয়তানের হুকুম মতো চলি আল্লাহর হুকুম মতো চলি না। ওয়া গুনলে যদি আল্লাহর গজবের ভয় আমার অন্তরে ঢুকে আর আল্লাহর দয়া মায়ার আশা যদি আমার অন্তরে জাগে, আমি নফসের গুলামি সারিয়া দিয়ে আল্লাহর গোলাম হইতে পারবো, আমি শয়তানের গুলামি সারিয়া দিয়ে আমি আল্লাহর বন্দা হইয়া যেতে পারবো। এই জন্য ওয়াজ ঘুনার দরকার করে। এই কারণে আল্লাহ 6000 আয়াতে খালি ওয়াজ করতেন, ওয়াজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহর ইবাদত করার ওয়াজ করতে গিয়া বলেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ আমাদের রব, দুনিয়াতে পাঠাইবার আগেও আল্লাহ ই সবক করাইছেন, দুনিয়ার পাঠাইয়া কুরআন নাযিল কইরা সবক ইয়াদ করাইয়া দিছেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার গেইটের মাঝে দেওয়া মাত্রই আল্লাহ আবার জিগাইলে আমার রাব্বুকা। তিনটা কথা একটু পরিষ্কার ভাষায় আমি আপনাদের সামনে পেয়েছি। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে সমস্ত আদম সন্তানের আত্মাকে আল্লাহর কুদরতি হাতে আদম আলাইহিস সালামের পিঠে থাবা দিয়া সমস্ত আদম সন্তানের আত্মারে বাইর করলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা রাখার বাইর করিয়া একটা ময়দানের মধ্যে রাখলেন। মুফাসসিরিনে কেরাম লেখেছেন সেই ময়দানটাই ছিল আরাফাতের ময়দান। একটা প্রশ্ন আমার মাঝে তুলভার করছে বহুদিন পর্যন্ত, সেটা হইল হজ আল্লাহর গড় কাবা শরীফ যে কেন্দ্র করিয়া হজ হয়, হজের প্রধান কেন্দ্রীয় স্থান কোনটা? কাবা গড়। হজের মাঝে তিনটা ফরজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফরজ কাবাগরের তোয়াব সবচেয়ে বড় ফরজ না। সবচেয়ে বড় ফরজ হলো জিলহজ মাসের নয় তারিখে সারাদিন আরাফাতের ময়দানে বই তারা কাবাগর থেকে নয় মাইল দূর। কাবাগরের কেন্দ্র খুঁজা হয় অথচ কাবাগরের তোয়াব বড় ফরজ না, নয় মাইল দূর আরাফাতের ময়দানে গিয়া বই টাকা সারাদিন, এটা হলো সবচেয়ে বড় ফরজ। যে ঘরের কেন্দ্র হইয়া হবে ইগরের তো আপ বড় ঘর না হইয়া, ইগর থেকে নয় মাইল দূর না কোনো গাছ আছে, না কোনো বাড়ি আছে, না কোনো ঘর আছে, না কোনো মানুষ আছে, না কোনো দোকান ঘাট আছে, এমন জায়গা গিয়ে সারাদিন বই থাকা এটা হজের বড় ঘর হইল কেন? তালাশ করতে করতে করতে করতে করতে করতে ইসলামের বাবার কোন জায়গা থাকে শেষ পর্যন্ত এক তফসিরে পাওয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে আদম ইসলামের পিঠে থাবা দিয়া যে সমস্ত আদম সন্তানকে সিজিলিতার আকারে বাইর হইয়া একটা মাঠের মাঝে রাখছিলেন রব শিখাইবার লাগি, ওই মাঠটা ছিল আরাফাতের ময়দান। বজগিয়া দিলহজ মাসের নয় তারিখে সারাদিন মাঠে বইয়া বইয়া চিন্তা করো এখানে বইয়া হইয়া গেছিলাম আল্লাহ আমাদের রব হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবার হইয়া হাজিরা দিলাম ইতা কইয়া বাড়ি গিয়া ওই যেটা কইয়া ইসরা ইজা গানি যে তোকে দেখিয়া গেল এখন চিন্তা করো বাড়ি গিয়া আর কিনা কথায়। এই জ্ঞান এই পিঠির এই চিন্তা এই গবেষণা হাজির অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য আরাফাতের ময়দানে গিয়া দিলহজ মাসের নয় তারিখ সারাদিন বসে থাকতে হ এই মাঠের মাঝে সমস্ত আদম সন্তানদের বাইর করিয়া রাখিয়া দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন উত্তর আকারে মানব জীবনের সবচেয়ে বড় মৌলিক সবক শিক্ষা দিলেন। ইসার আকারে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আকারে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা অত্যন্ত আকর্ষণ, অতি সহজে বুঝে আসে, অতি সহজে গ্রহণ করা যায়। প্রশ্নোত্তর আকারে আল্লাহ একটা সমস্ত আদম সন্তানদেরকে সারা দুনিয়ার সমস্ত মানুষের একটা মৌলিক সবক শিক্ষা দিলেন, সেটা হল আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কি একমাত্র আমি নই। সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূল তাদের রূহ মুবারক জবাব দিয়া বললেন বালা। দ্বিতীয় পর্যায়ে সমস্ত নবীগণের রূহ মুবারকের জবাব দিলেন বালা। তৃতীয় পর্যায়ে সমস্ত মুমিন মুসলমানের সমস্ত ওলিয়া উলিয়াগণের রুহে জবাব দিলেন বালা। চতুর্থ পর্যায়ে সমস্ত মুমিন মুসলমানের রুহে জবাব দিল বালা। পঞ্চম পর্যায়ে বেদিন কাফিরের দলের রুহেও জবাব দিল বালা। বালার তো হ্যাঁ, বালার তো হ্যাঁ, আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই। সকল মানবাত্মা জবাব দিয়েছিল হ্যাঁ একমাত্র আপনি আমাদের রব, তোমাদের সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আমি। কাজেই আমার কাছ থেকে যদি তোমরা চাহিদা পুরা পূজা লইতে চাও তাহলে তোমরা দুনিয়ায় পাঠাইয়া পরীক্ষা করবো তোমরা নিয়ে আমার চাহিদা পুরা হো। অহন্ত স্বীকার করলাই তোমরা চাহিদা আমি পুরা করতাম করমু, কিন্তু পরীক্ষা করবো তোমরা নিয়ে আমার চাহিদা পুরা করো। কিন্তু পরীক্ষা করবো এখানে ফাটাইয়া ফাটাইয়া দলে দলে ফাটাইমু আর কতগুলি বিধি বিধান দিব আর দিয়া পরীক্ষা করবো আমার চাহিদা নিয়ে তোমরা পুরা করো। যারা আমার চাহিদা পুরা করবাই আমি তার চাহিদা পুরা করবো, যারা আমার চাহিদা পুরা করতো না দুনিয়াতে আমার এবাদত করতো না আমি তার চাহিদা পুরা করতাম না। স্মরণ করাইয়া দিয়ে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল এবাদত করো তোমরা রবের। এবাদত করা মানে আল্লাহর চাহিদা পুরা করা, আর আল্লাহরে রব স্বীকার করার মানে আল্লাহর কাছ থেকে নিজের চাহিদা পুরা করা গেল। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমার চাহিদা পুরা করার আগে তোমরা চাহিদা আমি পুরা করে দিব পারে। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ করে, কিন্তু মানুষ যে সমস্ত স্তর অতিক্রম করিয়া দুনিয়া পর্যন্ত ইয়া পড়ছে ইটা ভাই ইয়া আইতে আইতে ওই ময়দানে উবাইয়া যা কইছিল তুমি আমরা রব ইটা বললে ওখানে সাবল রুহের জগৎ থেকে মানুষ দুনিয়া পর্যন্ত হুঁকতে হুঁকতে যতগুলি স্তর পার হইয়া আইছে এই সমস্ত স্তর পার হইয়া আইতে আইতে ইয়াদ রইছে না বুঝলে কি। এমন আল্লাহর বান্দা আছেন যারা বলছেন আমি যে আল্লাহ সামনে হারাইয়া বাবা হইছিলাম আমার এখন ইয়াদ আছে। মায়ের কুলের শিশু থাকা অবস্থায় সন্তানের এখন মায়ের স্তনের দুধ পান করে করেন, যেদিন বিয়া করে এদিন দুধ পান করার দিনের কথা ইয়াদ থাকেন, বিয়া করার বয়স হইলে বাদে আর ইয়াদ থাকেন যে আমি আমি অমুক দিন মার করলো বিয়া দুধ পান করছিলাম ইয়াদ থাকেন। কিন্তু এমনও মানুষ পাওয়া যায় যারা কয় আমি কিভাবে দুধ পান করতাম আর আমার কিভাবে দুধ ছাড়ানি হয়েছিল আমার ইয়াদ আছে। সকলের ইয়াদ হমান নেই, সকলের ইয়াদ হমান যেহেতু ব্যাপক বাদে মানুষ দুনিয়াতে আইয়া পৌঁছতে পৌঁছতে আল্লাহরে যে রব স্বীকার করে আইছে আল্লাহ কাছ থেকে নিজের চাহিদা পুরা করার লাগি এখানে যে আইছে আগে আল্লাহর চাহিদা পুরা হইয়া যাইতো আইতে আইতে বলি যায় যেহেতু বলি যায় এই কারণে আল্লাহ তাদেরকে ওই কথা আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন, সবক পড়াইয়া দিচ্ছেন পরীক্ষার হলে পাঠাইছেন পাঠাইয়া আবার হলের ভিতরে রাখিয়া সবক ইয়াদ করাইয়া দিচ্ছেন। যেমন দয়াল পরীক্ষক জগতের কোথায় হওয়া যায় ক্লাসরুমে সবক পড়াইয়া পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া আবার ক্লাসরুমে পিতা পড়াইছি ইয়াদ করাইয়া দেয় এমন দয়াল পরীক্ষক জগতের আর কোথাও পাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবার আগে আল্লাহ যে আমাদের রব সবক পড়াইয়া দিচ্ছেন পরীক্ষা লইবার জন্য দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া আবার কোরআন নাজিল করাইয়া আমাদেরকে সবক স্মরণ করাইয়া দিচ্ছেন যেহেতু আস্তে আস্তে আমরা সবক ভুলে গিয়েছিলাম। এইভাবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত এই কথার উপর অটল থাকবে, মানে আল্লাহর চাহিদা পূরণ করিয়া চলবে। আল্লাহ বলেন মরণ কালে তাকে এই রবের দাবির উপর মরণ বরণ করার জন্য, ইমান সাথে নিয়ে মরণ বরণ করার জন্য আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাদেরকে সাহায্য করবে। দিনে তারিবার আগে ওর রব খেতে নাইয়া দিছুন, দিনে খাওয়ার বাদে ওর রবের কথা ইয়ার করাইয়া দিছুন, দিনে থেকে বিদায় হওয়ার কইলা ঘাটি যখন খবর হইব হাদিস শরীফের রসুল করিম সুসান প্রধান মুর্দাকে দাহন করিয়া দাহন করেনওয়ালারা বিদায় হইতে না হইতেই মুনকার নাকি ফিরিস্তা আসেন, জিজ্ঞাসা করেন মার রাব্বুকা, তোমার রব সে? আওয়ার আগে ও রবের কথা, আওয়ার বাদে ও রবের কথা, বিদায় হওয়ার পরে ও রবের কথা। যে ব্যক্তি আওয়ার বাদে রবের কথা ইয়াদ রাখছে, বিদায় হওয়ার সাথে বিদায় হওয়ার সময় রব সে প্রশ্নের জবাব দিতে পারবে। যে ব্যক্তি আসার বাদে কুরআন নাযিল করে আল্লাহর রব চিনাইয়া দিয়েছেন, এর বাদে ও রবের কথা ইয়াদ রাখার দরকার মনে করছে না। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর জগতে প্রবেশ করে, মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, তোমার রব সে? জবাব দিব হা হা লাদ্রি, হায়াসু হায় রে আমার বুড়া কপাল, আমি রব নিয়ে আমার আমি বর্তমানে বলতে পারি না আমার রবকে। আল্লাহ রাসূল বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, পরবর্তী আরো যে প্রশ্ন আছে সেইগুলি জবাব তারা দিতে পারবে। মার রাব্বুকা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তোমার রব কে এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তোমার ধর্ম কি সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না, তোমার নবী কে সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে এটা আমার পাপিষ্ট বন্ধা, এই বন্ধার কবরকে সংকীর্ণ করে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের বাড়ির সাথে জাহান্নামের সাথে দরজা জানালা করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তার কবরে আনা গোনা করতে পারে। রব ভুলিয়া গেছে, রব ভুলিয়া গেছে। আল্লাহ আমার চাহিদা পূরণ করবেন যদি আমি আল্লাহর চাহিদা পূরণ করি, আল্লাহ আমাকে নিয়ামত দান করবেন যদি আমি আল্লাহর ইবাদত করি। এই কারণে সময় থাকতে আল্লাহ স্মরণ করাইয়া গিয়া বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। এই হলো রবের ইবাদত করার হুকুম দেওয়ার তাৎপর্য। এই পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে রব সম্পর্কে এবং ইবাদত সম্পর্কে যে আলোচনা তোমরা তৌফিক দিলেন, এর আলোতে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আগামী কাল পর্যন্ত আমি আপনারা একমত আছি ইনশাআল্লাহ, আগামীকালই আপনারা শেষ মতো আমার শেষ তারিখ এবারের মতো অন্তত কাজে, আগামীকালও আপনারা যথাসময়ে হাজির হইলে ইনশাল্লাহ আমিও আপনারা শেষ মতো যথাসময়ে হাজির থাকুন। আগামীকাল জামেলে একটু বেশি হইতে পারে, শেষ দিন হিসাবে দোয়া মনে যাক, অনেক কিছু আনুষঙ্গিক কথাবার্তা এভাবে সুযোগ নাও হইতে পারি। আজকে অগ্রিম হইলাই আমার এই দশ দিনের কথাবার্তায় আসার আচরণে কালচলনে যদি আমি من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين কথা বলা শুরু করার আগে একটা ঘোষণা, নেত্রকোনার থেকে একজন লোক আসছেন, তৌহিদি পরিক্রমার সম্পাদক মৌলানা শাহিনুর পাশা সাহেবের সাথে দেখা করায়, ওনাকে অনুরোধ করা যাইতেছে হোটেল আলমদিনায় ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। তৌহিদি পরিক্রমা প্রতিনিধি রুহুল আমিন নগরী আলমদিনা হোটেলে শাহিনুর পাশা সাহেবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোহতরম হাজিরিন, গতকাল থেকে আমিও প্রস্তুতি নিতেছিলাম যে আজকে আমার বিদায়ের দিন হিসাবে আপনাদেরকে কিছু বেশি সময় কথা শোনাইব। অবস্থায় বোঝা যায় আপনারাও আগ্রহী ছিলেন, অপেক্ষমান ছিলেন, আজকে শেষ দিন হিসাবে কিছু বেশি সময় বসে কথা শুনবেন। কিন্তু দুঃখিত, আমি আল্লাহর মর্জি আজকে দুপুরের পর থেকে আমি ক্রমান্বয়ে অসুস্থ হইতে হইতে অত্যন্ত দুর্বল হয়ে গেছি। কথা বলতে তো কষ্ট হয়, চুপচাপ বসে থাকলে বুকটা দরকার করে, এরকম দুর্বল। শুধু আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করে বসে আছেন, এই জন্য হিম্মত করে আপনাদের সামনে উপস্থিত হইছি। আল্লাহর নাম নিয়ে কিছু কথা বলা শুরু করি, যতক্ষণ আল্লাহ তৌফিক দেন তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। গতকাল বলা হয়েছে সুরাতুল বাকারার তৃতীয় রুকুর প্রথম থেকে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিতেছেন। প্রথম দুই রুকুতে যে তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে, প্রথমে আলোচনা হয়েছে মুত্তাকিনদের, তারপরে আলোচনা হয়েছে কাফিরিনের, তারপরে আলোচনা হয়েছে মুনাফিকের ব্যাপার। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তৃতীয় রুকুর শুরু থেকে দাওয়াত দিতেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন রব বলা হইল এখানে, এই ব্যাপারে গতকাল বিস্তারিত আলোচনা হয়েছে। রবের একটা বিশেষণ বর্ণনা করে আল্লাহ পরবর্তী অংশে বলেন আল্লাহি খালাকাকুম, তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। রব বলে ইঙ্গিত করলেন এই কথার দিকে যে তিনি তোমাদের লালন পালন করছেন। খালাকাকুম বলে স্মরণ করাইয়া দিলেন শুধু লালন পালনই করতেছেন না, বরং তোমাদেরকে সৃষ্টিও তিনি করেছেন। সৃষ্টি করলেন একজন, লালন পালন করতেছেন একজন, আর তোমরা কি হুকুম পালন করবে অন্যজনের? অত্যন্ত বিবেকসম্মতভাবে, অত্যন্ত যুক্তিসম্মতভাবে আল্লাহর ইবাদত কেন করতে হবে এই কথাটা আল্লাহ উপস্থাপন করতেছেন এই পদ্ধতিতে। আল্লাহ তোমাদের রব, তিনি তোমাদের সকল চাহিদা পূরণের মালিক। আল্লাহ খালিক, আল্লাহ তোমাদের সকলের সৃষ্টিকর্তা। সুতরাং হুকুম পালন করতে হবে যিনি লালন পালন করেন তার, হুকুম পালন করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর হুকুম পালন করা যুক্তিসঙ্গত। লাহুল খালকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার বিধান তার, যিনি সৃষ্টি করেছেন বিধান তার পালন করতে হবে। কথা রাখি যুক্তিসঙ্গত না? যুক্তিটা বোঝা কি কঠিন? সৃষ্টি করবো আমার একজনের, আর হুকুম পালন করবো আরেকজনের, লালন পালন করবো আমার একজনের, আর হুকুম মান্য চলবো আরেকজনের, এটা অত্যন্ত নিমখারানি কথা। তাই আল্লাহ খুব সহজ সরল যুক্তির মাধ্যমে বলতেছেন তোমাদের লালন কর্তার সাথে নিমক হারানি করিও না, তোমাদের পালন কর্তার সাথে, তোমাদের সৃষ্টিকর্তার সাথে নিমক হারামি করিও না। যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন কর, যিনি লালন পালন করতেছেন তার হুকুম পালন। আল্লাহ তাকরাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, শুধু মানুষের সৃষ্টিকর্তা নন, সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা তিনি। আল্লাহ সৃষ্টির পদ্ধতি দুইটা, একটা হল বিনা উপকরণে সৃষ্টি, আরেকটা হইল উপকরণের মাধ্যমে সৃষ্টি। প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য, কোনো কিছু সৃষ্টি করার জন্য উপকরণের দরকার পড়ে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মূলত আল্লাহ সৃষ্টি করার অবস্থা এমন, তিনি যখন ইচ্ছা করেন কোনো কিছু সৃষ্টি করার, তখন কোনো উপকরণ লাগে না, হইয়া যা বললেই হইয়া যা। দরজার কাছে হইচইটা বন্ধ করেন, গেইটের সামনে হইচইটা বন্ধ করেন, আপনাদের হইচই এর কারণে এখানে কথা বলতে অসুবিধা হয়। কেতলা যাবেন, কেতলা আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তুমি সৃষ্টি হও এই কথাও বলতে হয় না। আল্লাহ শুধু ইচ্ছা করেন সৃষ্টি হওয়ার, এমনিতেই সৃষ্টি হইয়া যায়। এর দ্বারা আমরা কি বুঝলাম, আল্লাহ কোনো কিছু বানাইতে উপকরণ লাগে না, হুকুম করাই যথেষ্ট। কি বুঝলাম আমরা, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে উপকরণ লাগে, উপকরণ লাগে, কিন্তু এরপরও আল্লাহ কোন কোন জিনিস সৃষ্টি করেছেন বিনা উপকরণে, আর কোন কোন জিনিস সৃষ্টি করেছেন উপকরণ দিয়া। যেমন আল্লাহ মানুষের রূহ সৃষ্টি করেছেন বিনা উপকরণ, কিন্তু মানুষের শরীর সৃষ্টি করেছেন মাটির উপকরণ দিয়া। মানুষের রূহ যে আল্লাহ সৃষ্টি করছেন, এটার মধ্যে কোন উপকরণ নাই, আল্লাহ হুকুম করছেন সৃষ্টি হইয়া যাও, সৃষ্টি হইয়া গেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, يَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন, কুলি রূহু মিন আমরি রব্বি, রূহ আল্লাহর একটা আদেশ, আল্লাহ আদেশ করছেন সৃষ্টি হইয়া যাও, সৃষ্টি হইয়া গেছে। রূহ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে, এই জন্যই রূহকে তোমরা দেখতে পাও না, ধরতে পাও না, তুইকে পাও না, কোন দিকে আসে তা টের পাও না, কখন কোন দিকে বের হয়ে কোথায় চলে যায় তোমরা যন্ত্র দিয়াও তা আটকাইতে পারো। ব্যবহার ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে অতি নগণ্য সামান্য জ্ঞান দান করা হয়েছে মাত্র। রূহ কিসের তৈরি? আল্লাহর হুকুমে তৈরি, কোন উপকরণের দ্বারা তৈরি নয়, কোন উপকরণ দিয়ে আল্লাহ রূহ সৃষ্টি করেন। কিন্তু মানুষের শরীর বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন মাটির দ্বারা সৃষ্টি করেছে, মাটির উপকরণ আছে শরীরের। যেমন এক আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষেরা, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মরণের পরে এই মাটিতে ফিরাইয়া নিয়ে যাইব, তারপর কিয়ামতের দিন এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাই। এই আয়াত এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহ মানুষের শরীর বানাইছেন মাটির উপকরণের দ্বারা। এই কথাটা প্রায় সর্বলোকে জানে যে মানুষের দেহ মাটির তৈরি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মানব দেহ মাটির তৈরি কথার তিনটা ব্যাখ্যা আছে, মানুষের শরীর মাটির তৈরি কথার তিনটা ব্যাখ্যা আছে। প্রথম নম্বর, সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের শরীর আল্লাহ দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করিয়া এই মাটি দিয়া খামির তৈয়ার করিয়া সেই মাটির খামিরের দ্বারা আল্লাহ আদম ইসলামের দেহ সৃষ্টি করেছিলেন। আর আমরা যেহেতু সকলেই তার সন্তান, সন্তানের শরীরে পিতার শরীরের অংশ আছে, এই হিসেবে সমস্ত আদম সন্তানের দেহ মাটির তৈরি। যেহেতু আদম আলাইহিস সালামের শরীরে সব রকমের বৈশিষ্ট্যের মাটি, সব রকমের গুণের মাটি, সব রকমের রঙের মাটি মিশাইয়া বানানো হয়েছিল, এই কারণে আদমের সন্তানগণের বিভিন্ন সন্তানের রং বিভিন্ন রকমের হয়, স্বভাব বিভিন্ন রকমের হয়, চরিত্র বিভিন্ন রকমের হয় ওই মাটির কাছে। মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা হল, যে কোনো মানুষের সন্তান যখন, যে কোনো মানব সন্তানের দেহ যখন তার মায়ের গর্ভে যখন গঠন করা হয়, বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি একত্র হওয়ার পরে তার দেহ গঠনের কাজ শুরু হয়। যে দুই বিন্দু পানি দিয়া মানব সন্তানের দেহ গঠনের কাজ শুরু হয়, এই দুই বিন্দু পানি রক্ত থেকে উৎপাদন হয়। রক্ত খাদ্যদ্রব্য থেকে উৎপাদন হয় আর খাদ্যদ্রব্য মাটির থেকে উৎপাদন হয়। সুতরাং প্রত্যেকটা মানুষের দেহ তার মায়ের গর্ভে যে উপকরণের দ্বারা সৃষ্টি হয় ওটা মাটির থেকে উৎপাদিত। এইটা হইল দুই নম্বর ব্যাখ্যা মানুষ মাটির তৈরি কথা। মানুষ মাটির তৈরি কথার তিন নম্বর ব্যাখ্যা হইল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, অন্যদিনও বলা হয়েছে, আল্লাহ তখন দুই বিন্দু পানির সাথে আরো এক বিন্দু মাটি মিশাইয়া ওইটাকে খামির বানাইয়া পূর্ণাঙ্গ মানব দেহ গঠনের জন্য একজন ফেরেশতা মোতায়েন করে দেন। ওই ফেরেশতায় বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে মিশ্রিত হইয়া যখন মায়ের গর্ভে যায়, তখন দুই বিন্দু পানির সাথে আরো এক বিন্দু মাটি মিশাইয়া খামির তৈয়ার করেন। ওই বিন্দু মাটির বিন্দুটা কোত্থেকে আনেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মরণের পরে শরীরের শরীরকে মাটির জাহানে নিয়ে শরীর শেষ হবে, শরীরকে মাটির জাহানে নিয়ে নিঃশেষ করা হবে, ওই জায়গার এক বিন্দু মাটি তার মায়ের গর্ভে দেহ গঠনের সময় মিশাইয়া তার শরীর গঠন করা। যেমন ধরেন একজন মুসলমান মারা গেলে পরে তার লাশটা যে জায়গা নিয়ে দাফন করা হইব, তার জন্মের সময় ওই জায়গার এক বিন্দু মাটি মিশাইয়া তারপরে তার শরীর গঠন করা হয়। এটা হইল মানুষ মাটির তৈরি কথার তিন নম্বর ব্যাখ্যা। আমাদের বোঝার ব্যাপার হইল, আল্লাহ একটা মানুষের শরীর তৈয়ার করার জন্য উপকরণের মুখাপেক্ষি না বিনা উপকরণে সৃষ্টি করতে সক্ষম? তবে কেন উপকরণ নিলেন? এই প্রশ্নের জবাব গুরুত্ব। তবে কেন উপকরণ নিলেন? মানুষ যদি কোনো কিছু বানায়, একটা জিনিস বানাইতে আর একটা জিনিসের উপকরণ লাগে। আল্লাহ কোনো কিছু বানাইতে অন্য কিছুর উপকরণ লাগে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইজা আরাদা লাহু শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু হইয়া যায়, আদেশ করার ইচ্ছা করেন তখনই হইয়া যায়। এই জন্য আল্লাহর বানানিরে বলা হয় সৃষ্টি আর মানুষের বানানিরে বলা হয় আবিষ্কার। মানুষের আল্লাহর বানানির নাম সৃষ্টি আর মানুষের বানানির নাম আবিষ্কার। এই হল সৃষ্টি আর আবিষ্কারে বেশ কম। সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করতে উপকরণের মুখাপেক্ষি হয় না, কিন্তু আবিষ্কারক কোনো কিছু আবিষ্কার করতে উপকরণের মুখাপেক্ষি হয়। যে ইঞ্জিনিয়ারে একটা বিল্ডিং বানাইল, যে রাজমিস্ত্রি একটা বিল্ডিং বানাইল, এই রাজমিস্ত্রি বিল্ডিংটা বানাইতে গিয়া ইট সিমেন্ট রড বালু পানি এই সমস্ত উপকরণের মুখাপেক্ষি হয়েছে, এইগুলি দিয়া একটা বিল্ডিং বানাইছে। বিনা উপকরণে বানাইছে না বিভিন্ন উপকরণের মাধ্যমে বানাইছে? এরকম বানানির নাম সৃষ্টি আবিষ্কার। এই জন্য মানুষ আবিষ্কারক হইতে পারে, মানুষ সৃষ্টিকর্তা হইতে পারে না। আনুষঙ্গিকভাবে একটা প্রশ্নের জবাব আমাদের এই ক্ষেত্রে স্মরণ রাখা দরকার। অনেক সময় মানুষে খুঁজে থাকে, তুমি একটা তুমি যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করছ, হয়নি রে, তুমি একটা পরিস্থিতির সৃষ্টি করছো বড় খারাপ। এই সৃষ্টি করছো কথাটা কারে কয়, এই সময় আল্লাহরে কয় না, একজন মানুষ দেখো না আল্লাহরে, এই সময় তুমি একটা পরিস্থিতি সৃষ্টি করছো বড় খারাপ, এই কথাটা আল্লাহরে কয় না, তুমি একজন মানুষ দেখো। অথচ আমরা এতক্ষণে বুঝলাম মানুষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করেন কে আল্লাহ। তবে রে মানুষকে কোনো কোনো সময় সৃষ্টি করছে বলা হয়, এটা আসল অর্থে নয়, রূপক অর্থে। আসল অর্থে আল্লাহ ছাড়া আর কাউকে সৃষ্টিকর্তা বিশ্বাস করা ঠিক, কোন মানুষের পরিস্থিতি সৃষ্টি করতে পারে না, পরিস্থিতি সৃষ্টি করার জন্য সে দায়ী হইতে পারে, সৃষ্টি করে দেন আল্লাহ। যেমন ধরেন আমরা এখানে সবাই চুপচাপ বসে আল্লাহর কালামের তফসির শুনতেছি, যদি আমরা এই নিরবতায় ভঙ্গ দিয়া হইচই শুরু করি তাহলে পরিস্থিতি শান্ত হবে না পরিস্থিতি ঝামেলা হবে? এই ঝামেলাটা সৃষ্টি করার জন্য আমরা দায়ী, আমরা হইচই করলাম, কিন্তু আমরা হাজার বার চিল্লা চিল্লি করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের গলার আওয়াজ বন্ধ করে দেন, থেকে শত চেষ্টা করলেও আমরা হইচই সৃষ্টি করতে পারব। তাইলে আমরা হইচই এর সৃষ্টিকর্তা না হইচইয়ের কারণ অবলম্বন করার জন্য দায়ী? হইচইয়ের সৃষ্টিকর্তা আমরা না, হইচইয়ের কারণ অবলম্বন করার জন্য আমরা দায়ী। সকলেই যদি কথা বলে তবেই হইচই হয়, হইচইয়ের কারণ কেন কারণ অবলম্বন করা হইল এই জন্য এরা দায়ী। কিন্তু আল্লাহ যদি তার গলার আওয়াজ বন্ধ করে দেন, শত চেষ্টা করলেও সে হইচই সৃষ্টি করতে পারবে না, তিনি কথা। তাইলে মানুষের যখন কোন কিছু সৃষ্টি করতে হওয়া হয়, আসল অর্থে হওয়া হয় না, এটা রূপক অর্থে হওয়া হয়। আরবি ভাষায় কয় হকিকি অর্থে বলা হয় না, মজাজি অর্থে বলা হয়। ওই ক্ষেত্রে যেন আমরা ভুল না বুঝি যে কোরআনের তফসিরে শুনিয়ে আসলাম মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তাহলে যেই লোকে কোনো মানুষরে বলল হইচই সৃষ্টি করছ কেন, এই ব্যক্তি কেমন করে সৃষ্টি করল? এটা সৃষ্টি করত আসল অর্থে বলা হয় না, এটা সৃষ্টি করত রূপ করতে বলা হয়। তুমি হইচই সৃষ্টির জন্য কারণ হইছ, মৃত্যু সৃষ্টি করেন কে আর জন্ম সৃষ্টি করেন কে? কিন্তু একটা সৎ সন্তান, একটা সন্তানের জীবন সৃষ্টি করার জন্য মা বাবা কারণ হয় কিনা? মা বাবা জীবন সৃষ্টি করল না, সৃষ্টি করার কারণ কারণ হইয়া দাঁড়াইল? বেশকম আছে না বেশকম নাই। আল্লাহ যদি মা বাবার ঘরে কোন সন্তানের জীবন দেন না, এই মা বাবা সারা জীবন চেষ্টা করলেও কোন সন্তানের জীবন লাভ করতে পারে? যে মা বাবা সন্তান সৃষ্টি করে না, সৃষ্টির কারণ বনে, কারণ বনে। এরকম কোন খুনি হাজার বার একটা মানুষে গুলি করুক, আল্লাহ যদি তার শরীরের ভিতরে থেকে জান বাহির করিয়া নেন না, গুলি করার কারণেই সে মরবনি? তাহলে মৃত্যু সৃষ্টি করেন কে? আল্লাহ। আর নিহত ব্যক্তির মৃত্যুর জন্য কারণ বনে কে? ঘাতক। কারণ বনে খুনি, কারণ বনে ঘাতক। তুমি কারণ হইল কেন এই লোকটার মৃত্যুর? এই জন্য তোমাকে হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তুমি মরণ দেওয়ার মালিক না, তুমি মরণের কারণ হইছ, এটার লাগে তোমার জবাব দেওয়া। মরণ দেওয়ার মালিক আল্লাহ। বেশকম আছে নিজের ঘাতক না বেশকম নাই? আরো সহজে বুঝি লোকরা, আমাদের ক্ষেতের মধ্যে ফসল দেন কে? গাছের মধ্যে ফল ধরাইয়া দেন কে? আল্লাহ। কিন্তু যে বেটায় গৃহস্থী করছে ক্ষেতের মাঝে ফসলের সারা লাগাইছে, এ ফসল দেওয়ার হারণ বনছে? নিজেই ফসল সৃষ্টি করছে না হারণ বনছে? কারণ বনছে। ফসল সৃষ্টি করার মালিক আল্লাহ, আর গৃহস্থ এই ফসল সৃষ্টি করার কারণ হইয়া দাঁড়ায়। অনুরূপভাবে সন্তান সৃষ্টি করার মালিক আল্লাহ, মা বাবা সন্তান সৃষ্টি করার কারণ হইয়া দাঁড়ায়। মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঘাতক, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঘাতক, এই মৃত্যুর কারণ হইয়া দাঁড়ায়। খুনি মৃত্যুদাতা না মৃত্যু দেওয়ার কারণ? কারণ। এই কথাগুলি স্মরণ রাখলে আমাদের জীবনের অনেক মশলা মশাইল এমন আছে যেগুলিতে আমাদের ভুল হবে না, ভুল বুঝাবুঝি হবে না, বিভ্রান্তি হবে না। অনেকের মনে প্রশ্ন জাগে, হায়াত মৌতের মালিক আল্লাহ নেই, খুনি কেন হাসরের মাঠে আসামির কাজ করায় বেড়ায় জবাব দিবে? মৌতের মালিককে যে মরল, যে কোনোভাবে মরুক, মরণ দিলেন কে? খুনি কেন জবাব দিবে? এই ঘটনা ইয়াদ রাখা হবে, নইলে হ্যাঁ লাগে লাগেনি কে? যেই লোকের এসে খুন করেছে এই লোকের মৃত্যু দেওয়ার মালিক ছিল না সে, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সে মৃত্যু দেওয়ার কারণ বলছে। তুমি কেন মৃত্যুর কারণ হইলে একটা মানুষের, এটার জন্য তোমাকে আল্লাহ কাছে জবাব দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে নমরুদ একবার কইল, আমি তো এই দেশের খোদা, তুমি আবার কোন খোদার কথা কও? তোমার খোদার পরিচয় দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কইলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি মুলকিহ। ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, নমরুদে যখন ইব্রাহিম আলাইহিসসালাম কইল তোমার খোদার পরিচয় দাও, ইব্রাহিম আলাইহিস সালাম খোদার পরিচয় দিয়া কইলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার খোদার পরিচয় হইল তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত মৌতের খোদার পরিচয় দিয়া কইলেন, আমার খোদার পরিচয় হইল তিনি হায়াত দেওয়ার মালিক, তিনি মৌত দেওয়ার মালিক। তখন নমরুদে তার জেলখানা থাকি দুইটা কয়েদিরে বার করে আনলো, আইনা একটা কয়েদিরে গরদান খাটি লাইল আর একটা কয়েদিরে খালাস খুঁজা ছাইয়া দিল। দেখল, দেখো হায়াত মৌতের মালিক আমি, একজন দে বাঁচাই দিছি আর একজন দে মারি লেছি, কাজেই তোমার পরিচয় মতেও আমি খোদা, তুমি খোদার যে পরিচয় দিছ তোমার দেওয়া পরিচয় মতেই আমি নম্রত খোদা। ইব্রাহিম আলাইহিস সালামে দেখলেন যে ই গোয়ারে হায়াত মৌতের মালিক হবু দেখ, আসবার লাগি খুশি না সাব আপনারা বুঝাইবার লাগি বুঝি। মা বাবা সন্তানের হায়াতের মালিক না, সন্তান জন্মের কারণ বলছে। খুনি নিহত ব্যক্তির মরণ দেওয়ার মালিক না, মরণের কারণ বলছে। মালিক হওয়ায় আর কারণ বনায় বেশ কমেছে নি, এই বেশ কমটা ই গোয়ারে উঠছে না নুগুদে যে গোয়ার। হে একটা মানুষে খালাস করে দেওয়ার কারণ বলছে আর বুঝতে লাগছে যে আমি এর হায়াতের মালিক হয়ে গেছি, আর একটা মানুষে গরদান খাচ্ছে মরণের কারণ বলছে আর মনে করি লেগেছে যে আমি মৌতের মালিক হয়ে গেছি। ইব্রাহিম চিন্তা করে দেখেন ই গোয়ার রে কইয়া বোঝানি লিখব না, এর আরো সুদা কথা যা বোঝানি লাগবে। এটাই নিয়ম, যে কথা বুঝতে একজনের কঠিন হয় তার এই কথাই যেন বোঝাই যায়, যে কথাই যা বুঝতে সহজ হয় এই কথাই যা বোঝানো লাগে। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, মানুষের সাথে কথা কইয়া যার যার যার যার জ্ঞান মতে, যে মানের কথা কইলে একজনে বুঝবো তার সাথে ওই মানের কথা কইও, যে উচ্চাঙ্গের কথা কইলে একজনের বুঝার মতো জ্ঞান নাই তার সাথে যেমন লোকের কাছে অত উচ্চাঙ্গের কথা কইল। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নমরুদে এই কথার মর্মই বুঝছে না, হায়াতের মালিক আর জন্ম দেওয়ার কারণ হওয়া, মৌতের মালিক আর একটা মানুষের মরণের কারণ হওয়া যে এক জিনিস না, এতটুকু বুঝার মতো বিবেক গোয়ারের মাঝে নাই, আজ এর অত উচ্চাঙ্গের দলিলটা বোঝানি যেত না, এর আরো সোজা কথায় বোঝা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন, আমার খোদার আরো কিছু পরিচয় আছে, কয় কও কিনা? তখন ইব্রাহিম ইসলাম বলে, রব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার খোদার আরেকটা পরিচয় হইল তিনি আকাশের পূর্ব দিকে সূর্য উদয় করেন, তুমি যদি খোদা ইয়া থাকতে পশ্চিম আকাশে সূর্য উদয় করাইয়া দেখাও। এখন একটা বসে আগের কথাটা বোঝা এর এর জ্ঞানে ধরছে না, পরের কথা সহজ, এখানে এখন তার জ্ঞানে ধরছে। কাজে আমি আশা করি আনুষঙ্গিক কথা আপনারা ভালো রকম বুঝছেন, আল্লাহ যে হায়াত মৌতের মালিক এ কথা ঠিক, মা বাবা যে সন্তান জন্ম দেয় হায়াত মৌতের মালিক হইয়া না জন্মের কারণ বনে মাত্র, খুনিরা যে মানুষ খুন করে মৌতের মালিক হইয়া না মরণের কারণ বনে মাত্র। এখন আমরা মূল কথা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, মানুষ কোনো কিছুর সৃষ্টিকর্তা নয়,